শোয়েব আলাইহিসসালাম যখন এইভাবে তার জাতিকে ইমানের দাওয়াত দিলেন, সংশোধনের দাওয়াত দিলেন, তখন সেই জাতির অহংকারী প্রধানরা বলল যে শোয়েব তুমি খুব বড় মানুষ হয়ে গেছো, তুমি খুব সাধু মানুষ হয়ে গেছো, লানুখরে জান্নাকে ইয়া শোয়েব, হে শোয়েব তোমাকে আমরা বের করে দেব আমাদের এই গ্রাম থেকে শহর থেকে, ওয়াল্লাযিনা আমানু মাক, তোমার সাথে যারাই এই বিশ্বাস করেছে তোমাকে এবং তোমার কথাকে বিশ্বাস করেছে তাদেরকেও বিতাড়িত করে দেব, মিন কারিয়াতিন আমাদের এই জনপদ থেকে, আউলা তাউদুন্না ফি মিল্লাতিন, অথবা যদি থাকতে চাও এ দেশে শান্তির সাথে তাহলে ফিরে আসো আমাদের ধর্মের দিকে, ফিরে আসো আমাদের আদর্শের দিকে ফিরে আসো। কাল তখন শোয়েব আলাইহিস সালাম বলেন আওয়ালাউ কুন্না কারেহিন, যদিও সেটা আমি বরদাস্ত না করি, যদিও সেটা আমি করতে রাজি না হই, জবরদস্তি আমার উপর করবে, কাদ ইফতারাইন আলাল্লাহি কাযিবা ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইজ নাজ্জান আল্লাহ মিনহা, আল্লাহ পাক আমাকে এই কুফুরি থেকে, শিরক থেকে আর এসব পাপাচার থেকে মুক্তি দান করেছেন, রক্ষা করেছেন, তারপরে যদি তোমাদের এই ভ্রান্ত ধর্মে যদি ফিরে যাই তাহলে তো আল্লাহর ওপর চরম মিথ্যা রচনা করব। এর চাইতে বড় অপরাধ তার হইতে পারে না, জেনে শুনে ভুল করবো, অমা একুন ওলানা আনাউদা ফিহা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুনা, আর হতেই পারে না যে এই ভ্রান্ত পথে আবার ফিরে যাব, তবে আল্লাহ পাক যিনি আমাদের রব তিনি যদি কোনো কিছু চান সেটা আলাদা কথা, কিন্তু আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে আমরা সত্যকে জানার পরে মিথ্যার দিকে, বাতিলের দিকে, হককে জেনে নেওয়ার পরে বাতিলের দিকে কখনো ফিরে যেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমাহ, শোয়েব আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক বা আমাদের প্রতিপালক যিনি আছেন সমস্ত বস্তু সম্পর্কে তার জ্ঞান পরিব্যাপ্ত, আল্লাহে তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর আস্থা ভরসা রাখি, রব্বা নাফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহ আমাদের মাঝে এবং আমাদের জাতি যারা অস্বীকার করেছে তোমাকে এবং সৎ কাজের দিকে আসতে, ঈমান এবং ভালো কাজের দিকে আসতে যারা অস্বীকার করেছে তাদের মাঝে তুমি হক ফয়সালা করে দাও, ন্যায় সঙ্গত ফয়সালা করে দাও, ওয়া আনতা খায়রুল ফাতিহিন, তুমি সর্বোত্তম মীমাংসাকারী। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ক্বালাল মালাউ আল্লাযীনা কাফারু মিন ক্বাওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লা খাসিরুন, শুআইব আলাইহিস সালামের জাতির যে সব কাফেররা ছিল তারা বলল ওই সব লোকদেরকে যারা শুআইব আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, লাইন ইত্তাবাতুম শুআইবান, তোমরা যদি শুআইব আলাইহিস সালামের অনুসরণ করো তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, এ তো ভুল পথে নিয়ে যাচ্ছে, তারপরে কত ক্ষতি, আমরা প্রতিদিন যে ব্যবসা বাণিজ্য করি আর ইয়ে যে দাঁড়ি মারি, আমরা যে ওজনে কম দিই, এই দিয়ে অনেক লাভবান হই, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি এর কথা শোনো তো। ফা আখাযাতহুম রাজফাতু ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন তারা অবাধ্য হয়ে গেল, আল্লাহর দিনকে মানতে রাজি হইল না, শোয়েব আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিল না, তখন তাদেরকে হঠাৎ করে ভূমিকম্প পকড়াও করল, ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজের নিজের বাড়িতে উপুড় হয়ে মুখের ভরে পড়ে থাকলো। আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, কানলাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছে যে সেখানে কোনোদিন বসবাসই করেনি, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কানহুমুল খাসিরিন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইহকাল পরকালকে বরবাদ করেছিল। ফাতাওয়াল্লা আনহুম, শোয়েব আলাইহিস সালাম তাদের থেকে ফিরে গেলেন, ওয়াকাল বললেন ইয়া কওমে, তোমাদের উপর আজাব আসবে, আমি চললাম, হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুম রিসালাতি রব্বি, আমার প্রতিপালকের পয়গাম বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, ওয়ানাসাহাতু লাকুম, আর তোমাদেরকে আমি তোমাদের কল্যাণ কামনা করেছি এবং তোমাদেরকে আমি উপদেশ দান করেছি, ফাকাইফা আসা আলা কওমিন কাফেরিন, এরপরে আমি কাফের অস্বীকারী জাতির ওপর কি করে আক্ষেপ করতে পারি, আল্লাহ পাক যদি তোমাদেরকে ধ্বংস করে দেন, তোমাদেরকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া থেকে শেষ করে দেন, তাহলে তার উপর আর আক্ষেপ আর আমি কি করতে পারি, তোমাদের কাছে তার কোনো ওজন নেই, যথেষ্ট তোমাদেরকে আমি উপদেশ দিয়েছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।